إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون وها چلو কেবল এক মহানাদ ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون পরিতাপ বান্দাদের জন্য উহাদের নিকট যখনই কোনো রাসূল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে أَلَمْ يَرَوْا كَمْ أَهْلَكْنَا قَبْلَهُمْ مِنَ الْقُرُونِ أَنَّهُمْ إِلَيْهِمْ لَا يَرْجِعُونَ উহারা কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না وَإِن كُلٌّ لَّمَّا جَمِيعٌ لَّدَيْنَا مُحْضَرُونَ এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে وَآيَةٌ لَّهُمُ الْأَرْضُ الْمَيْتَةُ أَحْيَيْنَاهَا وَأَخْرَجْنَا مِنْهَا حَبًّا فَمِنْهُ يَأْكُلُونَ উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাহাকে আমি সঞ্জীবিত করি এবং উহা হইতে উৎপন্ন করি শস্য যাহা উহারা আহার করে উহাতে আমি সৃষ্টি করি খরজুর ও আঙ্গুরের উদ্যান এবং উহাতে উচ্ছারিত করি প্রস্রবণ لِيَأْكُلُوا مِن ثَمَرِهِ وَمَا عَمِلَتْهُ أَيْدِيهِمْ أَفَلَا يَشْكُرُونَ যাহাতে উহারা আহার করিতে পারে উহার ফলমূল হইতে অথচ উহাদের হস্ত উহার সৃষ্টি করে নাই তবুও কি উহারা কৃতজ্ঞতা প্রকাশ করিবে না سُبْحَانَ الَّذِي خَلَقَ الْأَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ وَمِنْ أَنفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُونَ পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং উহারা যাহাদেরকে জানে না তাহাদের প্রত্যেককে সৃষ্টি করিয়াছেন জোড়া জোড়া করিয়া وآية لهم الليل نسلخ منه النهار فإذا هم مظلمون উহাদের জন্য এক নিদর্শন রাত্রি উহা হইতে আমি দিবালোক অপসারিত করি তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইয়া পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খরজুর শাখার আকার ধারণ করে লাশ্যামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে وَآيَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম وَخَلَقْنَا لَهُم مِّن مِّثْلِهِ مَا يَرْكَبُونَ এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে وَإِن نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيخَ لَهُمْ وَلَا هُمْ يُنقَذُونَ আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি